একটু বাংলা ভাষায় আমার রাসূলকে আমাদের সিলসিলায় ফুরফুরার তরফ থেকে একটু জানাই, এই নবী লাউ সালাম আমার, এই রাসূল লাউ সালাম শাবার, এই হাবিব লাউ সালাম সিলসিলায়ে ফুরফুরার, আমরা যে উম্মত গুনাগার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি আলাইকা, রব্বি সাল্লিম আলা নবিয়্যিকা খায়রি সালাম। বলগল উলা বেকমালিহি কশফত তুজা বেজমালিহি, হসনত জমিওয়া খিসালিহি সল্লু আলাইহি ওয়ালি, আল্লাহুম্মা সল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আদম কে সাথ, আদম কে সাথ জশনে সরোবরে দো আলম মনাউঙ্গা, রসূল আল্লাহ কি মিলাদ সে মহফিল সজাউঙ্গা, সুবহানাল্লাহ, বনাকর দরুদ বনাকর দরুদ বনাকর দরুদ সালাম কি গুলদস্ত, শাহে কৌনেন কি দরবার মে ডালি সজাউঙ্গা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ কা জলওয়া, বন্ধুওঁ কো দিখলা দিয়া কমলি ওয়ালে নে, আল্লাহ কা জলওয়া, বন্ধুওঁ কো দিখলা দিয়া কমলি ওয়ালে নে, দীন মিলা ঈমান মিলাও পড়নে কে কুরআন মিলাও, জুদত কো জো দেনা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফরমা দিয়া কমলি ওয়ালে নে, মাই খানা গিরা বুত খানা বনা, মাই খানা গিরা বুত খানা বনা, বুত খানা পলট কর কাবা বনা, মাই খানা গিরা বুত খানা বনা, বুত খানা পলট কর কাবা বনা, তুরবত সে উঠা কর মুরদু কো, তুরবত সে উঠা কর মুরদু কো, পড়ওয়া দিয়া কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আখেরি দোয়া হবে, সবরে সানি হবে। আপনাদের কাছে একটা অনুরোধ, বিদেশে আমরা এত বড় একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আচ্ছা, আমার বক্তব্য শেষ, কিন্তু এক কথায় অল দ্য অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, অল দ্য মেডিকেল সায়েন্স, অ্যাবসলিউটলি অল সায়েন্স ইজ ইনক্লুড ইন মাই হোলি কোরআন। টেক দ্য কোরআন, টেক দ্য ইসলাম, টেক দ্য ওলি আল্লাহ, দেন সাইন অফ ইমান এন্ড সাইন অফ লাইফ, বিলিভ অন দ্য আল্লাহ। আর কিছু বলার আছে ভাই? এই পর্যন্ত থাকলো, মৌকা দিলে আসবো ইনশাআল্লাহ। আপনাদের একটাই কথা বলি, আপনারা আমি জানি এখানে এর আগে সভা হয়েছে মাশাআল্লাহ, একটা জায়গা তৈরি করুন আপনারা, তাহলে সভা আজ হচ্ছে কাল হবে তার কোনো মানে নেই। কিন্তু আমাদের বাঙালি ভাইরা প্রত্যেক সপ্তাহে রবিবারের দিন এক ঘন্টা একটা জায়গায় এসে আমরা সময় সবাই মিলে সময় কাটাবো, কথা বুঝতে পারছেন না? তাতে একে অপরের দুঃখ সুখ একটু শেয়ার করবো, তা নয় বিদেশে মা নেই, বাপ নেই, ভাই নেই, বোন নেই, বন্ধু নেই, বুঝতে পারছেন না? আমরা আমাদের দুঃখ সুখ সুখ দুঃখ কারোর সাথে শেয়ার করতে পারি না। ঈদ মানাচ্ছি নিজেরা, দুঃখ মানাচ্ছি নিজেরা, বুঝতে পারছেন না? এগুলো একটু শেয়ার করার জন্য একটা জায়গা আপনারা তৈরি করুন, তাতে আমার বেনিফিট না, আমি তো একদিনের জন্য আসবো, কিন্তু আপনাদেরই বেনিফিট, কথা বুঝতে পারছেন না ভাই? তো যাই হোক, আমি একটা জেনারেল মিটিং, বডি মিটিং ডাকতে বলবো, আপনারা যদি এগোন আমি আপনাদের সঙ্গে আছি, এবং আমার পশ্চিমবঙ্গের অর্গানাইজেশন থেকে আপনাদেরকে আমি হেল্প করতে পারবো, এতটুকু আমি আপনাদেরকে কথা দিতে পারলাম ইনশাআল্লাহ। যাই হোক, কোনো দুনিয়াবি ফায়দা, কারণ আপনারা জানেন আল্লাহ রহমতে BMW মার্সিডিস চড়ার লোভ আমার নেই আর, আপনারা জানেন নতুন AC বাংলোয় থাকার লোভ আমার নেই, 5-star আপনার 7-star হোটেল হায়াত ইন্টারন্যাশনালে টাইম পাস করার আমার টাইম নেই, কারণ আল্লাহ আমার শখ সাদি সব শখ স্বাদ দিয়ে করেছি, যেটা ইম্পোর্টেড কার্ড থেকে নিয়ে সবকিছু আল্লাহ আমার স্বাদ মিটিয়েছেন, খালি আল্লাহর উপর বিশ্বাস রেখেছি। খালি আপনাদেরকে আমি চাই, ভারতের বিভিন্ন প্রান্ত এমনকি ভারতের বাইরে বিভিন্ন দেশে আমি যে সব জায়গায় একটা জায়গা তৈরি করে এসেছি, আপনারাও সেই জায়গাটা তৈরি করুন। আমার বয়স বেশি নয়, আমার বয়স মাত্র 28 বছর, পড়াশোনা শেষ করেছি মাত্র 6 বছর হলো, তারপরে শেষ এখনো করিনি, আমার রিসার্চ চলছে ভাই, সুফিজমের উপর রিসার্চ করছি আমি। আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমার রিসার্চে সাকসেস করতে পারে, আল্লাহ যেন আমাকে থিসিস করার, থিসিস লেখার, PhD করার আল্লাহ তৌফিক আতা করে। আপনারা আমার জন্য খুব কঠিন ভাবে দোয়া করবেন, আমি দোয়ার ভিখারি, আব্বাজান চাচাজান হুজুররা সেখানে আছে তাদের জন্য দোয়া করবেন। আপনারা যখন এই মাজার গুনে জিয়ারতে বেরোন মাঝে মধ্যে, আপনারা জিয়ারতে বেরোন, যারা বেরোবেন মাজার জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা যায়, যদি বলেন কেন, একমাত্র 3টে মসজিদের উদ্দেশ্যে অন্য কোন মসজিদে ভ্রমণ করা না যায়, কারণ এটা কোন নবী সাহাবা করেনি। তবে কবর জিয়ারতের উদ্দেশ্যে বেরোতে হবে, এটা আমরা পেয়েছি জুরুল কুবুর ফাইন নাহা তুজাক্কিরুল মওতা, তোমরা বেশি বেশি করে কবর গুলো জিয়ারত করো, করলেই দেখবে মওতের কথা স্মরণ হবে, মওতের কথা স্মরণ হলে তোমরা গুনাহ করতে পারবে না। আল হাদিস, কথা বুঝতে পারছেন? আপনারা বেরোবেন, কথা বুঝতে পারছেন না? ওলি আল্লাহদের যাবেন, মাজারে যাবেন, মালাই লাহালা থেকে তাদের রুহানি তাওয়াজ্জু পাবেন, পাওয়া যায়, এটা হাদিস থেকে সাব্যস্ত আছে, কোনো আলেম আমায় বুঝালে বুঝবো না। লাস্টে একটা প্রশ্ন করে যাই, আখেরি জমানায় কটা দল হবে? 73টা দল হবে। কটা দল হবে সকলে মিলে আস্তে করে বলুন? 73টা। জান্নাতে যাবে কটা আর জাহান্নামে যাবে কটা? ওই 72টা জাহান্নামের মধ্যে আপনার আমার পীর মোর্শেদ ওলি আউলিয়া গুলো আছে, আর জোরে বলুন, নেই তো 72টা জাহান্নামের মধ্যে, নেই তো, তাহলে একটা জান্নাতির মধ্যে নিশ্চয় আছে, আমাদেরকে আর নতুন করে ওদের পেছনে যে জান্নাতি দল খুঁজতে হবে, জোরে বলুন, খুঁজতে হবে ভাই। জান্নাতে যাই, জাহান্নামে যাই, বাপ মা পেটে ধরে গর্বে ধারণ করে যদি আমার বাপ মার আল্লাহর ওলিকে মেনে জাহান্নামে যাই, আমরাও জাহান্নামে যেতে চাই, তোমাদেরকে ধরে নতুন করে জান্নাত চাই না, কথা ঠিক না ভুল? কারা আমার সঙ্গে একমত হাত তুলে দেখা সবাই, মাশাআল্লাহ, হাত নামার বাস, চুপ করো, চলুন ইনশাআল্লাহ। অতএব নতুন জান্নাত আমাদের দরকার নেই, আমাদের পুরনো জাহান্নামই অনেক ভালো। ওলি আউলিয়ারা যদি জাহান্নামে যায়, তাদের রাস্তা ধরে আমরা জাহান্নামেই যেতে চাই। তুমি বড় আল্লাহর ওলি, তার সার্টিফিকেট নেই, খাজা বাবা বড় আল্লাহর ওলি, তার সার্টিফিকেট আছে নেই, তারা যদি জাহান্নামে যায়, তাদের রাস্তা ধরে আমরাও জাহান্নামে যাব, কথা বুঝতে পারছেন না? দাদা হুজুরের সার্টিফিকেট আছে, তোমার কোনো সার্টিফিকেট নেই, তুমি ওলি, তুমি জান্নাত দেখাচ্ছ, সেই ওলিরা যদি জাহান্নামে নিয়ে যায় তাই যাব, তুমি ওলি হয়ে মরে দেখাও তবে তোমার কথা শুনে জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন না? তোমার সার্টিফিকেট নেই, তোমার কথা কেন শুনবো? হ্যাঁ ভাই, দেখবেন নীতি এক করুন, আমাদের আল্লাহ এক, রসুল এক, বাপ এক, কাবা এক, কেবলা এক, সব এক, নীতি একটা হওয়া জরুরি। আপনারা যেসব ভাইরা এই জলসাটা হওয়ার জন্য জলসায় কিছু হাদিয়া নাজরানা দিতে হয়, আপনারা প্রত্যেকে, আমি ওয়াজ যখন শেষ করব যারা দেননি এখনো, প্রত্যেককে হুকুম করছি, আমি পীরের আওলাদ, আমার এই জুলফিকার ভাই আছে, জাকির ভাই আছে, নিজাম ভাই আছে, এনারা সব আছে ভাই, আপনার সানামাজ ভাই আছে, কোথায় গেল সব? তারা স্টেজে আসবে, আপনারা সব তাদের হাতে কিছু কিছু করে হাদিয়া দিয়ে দেবেন জলসার জন্য। বুঝতে পেরেছেন ভাই? যারা দিয়েছেন দেওয়ার দরকার নেই, যারা দেন নেই তাদেরকে দিতে বললাম, আমার হাতে কেউ দেবেন না, আপনারা ওই জলসার কমিটির ভাইদের দেবেন, কারণ আমার হাতে মুসাফা করে দিতে যে আমায় মেরে ফেলছিল একবার, বুঝতে পেরেছেন? সে আমার দমটম আটকে বুকে ব্যথা লেগেছিল, আড়াই মাস লেগেছিল, সে ব্যথা ভালো হতো, তা আমার হাতে দিতে যাবেন না, মুখে সালাম কালাম হবে, যদি পারেন আস্তে করে মুসাফা করবেন, ও টাকা নিয়ে কেচড়ে পড়ে গেলে আমি কেচড়ে মরে যাবো ভাই। ওই কথা রইল, কাল থেকে হারাম খাওয়া আরম্ভ করে দেবেন, আজকে যাওয়াই হবে। কি ভাই কথাটা ভুল বলে ফেললাম? ও জয়সান কে তাইসান সুপ্তি মে বাইগান, একটা কথা আছে না, জয়সান কে তাইসান সুপ্তি মে বাইগান, 3.5 ঘন্টা ধরে ওয়াজ করলে কি হবে? যারা ভালো হলা হওয়ার হবে, লাভ হবে কাদের বলুন তো? লাভ হবে আমার, মাইকালার, প্যান্ডেলালার, জেনেটারালার, এদের যারা মরে গেছে, কবরে গেছে, অবশ্যই তাদের নামে দোয়া হবে, তাদের লাভ হবে। আরে আপনার এখানে 15-20 হাজার মানুষের মধ্যে 1,000 মানুষ যদি হেদায়েত হয় তাদের লাভ হবে, আর 19,000-এর লাভ হবে না, বাকি আমরা মাল পাবো, আমাদের লাভ হবে। তা আপনারা ভিক্ষা করে লাভ কি হলো? আমলি যদি না করেন, দেখাচ্ছেন আমরা কত বড় করতে পারি। দেখো আগেই বলেছি, কমিটির ভাইরা আমায় দাওয়াত করে কোনো এহসান করেনি ভাই আমার উপর, রাগ হচ্ছে নাকি কারো? কমিটির ভাইদের রাগ হচ্ছে, কারণ আমরা সকলে মিলে আজকে অঙ্গীকারবদ্ধ হই, আমি আপনাদের পর নয়, আপনাদেরই পীরের আওলাদ, আমরা আল্লাহ, আমি এই নাদান অধমকেও আমল করাক, আমাদের সকলকে আমল করাক, সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আমলের উদ্দেশ্যে কাজ করুন, আল্লাহ ফায়দা দেবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কুলু আল্লাহ, 11 বার দরুদ শরীফ পড়ুন সবে সানি। আপনারা খুব ভালো লাগছে, 3 ঘন্টা 12 মিনিট আমার সঙ্গে বসে আছেন আপনারা, তার আগেও মুফতি সাহেবের ওয়াজ শুনছিলেন, মানে এত ধৈর্য আপনাদের, আমি আপনাদের শুনাম না করে থাকতে পারছি না। আমার যদি আমার দ্বারাই সম্ভব হলে আজকের এই মাহফিলটা আমি দেশে যেয়ে দেখাতাম, বুঝলেন? এত সুন্দর আহমেদাবাদের বুকে আপনারা করেছেন, এটা আমি আমার ওইখানের ম্যাগাজিনে ছাপবো বলে ঠিক করেছি। আপনারা যারা রেকর্ডিং করেছেন গোটা মাহফিলটা, আপনারা ওটা আমাকে একটু ব্লুটুথ করে দেবেন, যে কেউ আমি ওখানে নিয়ে যেয়ে এগুলো আমার কাট আপ করে এডিট করে আমি আমার ওখানে যে ম্যাগাজিন বার হয় জমিয়ত সমাচার, জমিয়ত বুলেটিন, আমি তার মধ্যে এটাকে দেবো আপনাদের কমিটির নাম দিয়ে, সে পেপারে সেই আপনার ম্যাগাজিনে এটা বার করবো। খুব ভালো লাগছে ভাই, বুঝলেন? যাই হোক, আপনারা যে যা পড়েছেন, আমাকে হাওয়ালা ওকিল করার পূর্বে আল্লাহ দরবারে একটু খাঁটি খালেজ দিলে আমরা গিয়া জারি করব, একটু তওবা পড়ব, ইস্তিগফার করব। আপনারা সকলে আমার সাথে পড়তে থাকুন, আয় আল্লাহ তাআলা, আমি সগীরা কবীরা, ছোট বড়, জানা অজানা, অনেক দোষ করেছি আল্লাহ, অনেক গুনাহ করেছি আল্লাহ, আজকে খাঁটি দিলে তোমার দরবারে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। যে যা পড়েছেন আমাকে হাওলা ওকিল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। গুনাগার খাতাকার সিয়াকার সংসার বদকার আল্লাহ খাকসার তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আল্লাহ আমি মেহরাব আমার কোনো মূল্য নাই আমার হাতের কোনো মূল্য নাই আল্লাহ মুজাদ্দিদে জামানের ঔলাদ রাসূলের খুন রাসূলের রক্ত শরীরে আছে বলে এতগুলো মানুষ তোমার দরবারে হাত তুলিয়েছে আল্লাহ আয় আল্লাহ এতগুলো মানুষের বকিল হয়ে হাত তুলেছে আল্লাহ এই বংশের বদৌলতে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নিও আল্লাহ আয় আল্লাহ তালা কাজ করে আমরা যারা হাজির হয়েছি আমরা নাপাক জবানে পবিত্র কালামুল্লাহ শরীফের যতটা তেলাওয়াত করতে পেরেছি কোরআন শরীফ হাদিস শরীফ মিলাদ শরীফ কায়াম শরীফ সালাম শরীফ দরুদ শরীফ ইবাদতে মাহলি ইবাদানি যে যা বলেছি পড়েছি কয়েছি আল্লাহ বহু ভুল ত্রুটি হয়ে গেছে খোদা তুমি মেহরবান মেহরবানি করে কিছু সওয়াব আতা করলে আল্লাহ খাস করে সওয়াব কে আমাদের আকা আমাদের সরদার তাজেদার মদিনা দুলহায়ে মদিনা আমাদের জান আমাদের কলিজা কে আল্লাহ আমরা গুজরাটের প্রবাসী বাঙালিরা আল্লাহ সর্বপ্রথমে সওয়াব কে আমার রসুল পাকের সবুজ গম্বুজে নজরানা দিতে চাই আল্লাহ আল্লাহ আমার রসুলের দরবারে আগে সওয়াব কে পৌঁছে দিন আল্লাহ আয় আল্লাহ তারপরে আদম থেকে ঈসা তামামদের দরবারে পৌঁছে আল্লাহ রসুল ফতেহ খাস করে সওয়াব কে আমরা যারা হাজির হয়েছে আমাদের পীর মুর্শিদ শুয়ে আছে ফুরপুরা শরীফে আল্লাহ গো গুজরাটের জমিনে বসে আল্লাহ আমাদের পীরের রুহে আমরা সবরে সানি করছি আল্লাহ আল্লাহ আমাদের পীর মুর্শিদ ফুরপুরার জমিনে শুয়ে আছে আল্লাহ আল্লাহ আমাদের দাদা হুজুরের রুহে সওয়াব কে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ বড় হুজুর বেজে হুজুর সেজে হুজুর ন হুজুর ছোট হুজুর পাঁচ পীরানের রুহে সওয়াব কে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ খাস করে এই সওয়াব কে আমরা যারা হাজির হয়েছে হাজিরা দিয়ে চলে গেছে আল্লাহ আমরা যারা হাজির হতে পারিনি আল্লাহ মা বোনেরা হাত তুলেছে কমিটির সাহেবানরা হাত তুলেছে আল্লাহ আল্লাহ কদিন আগে আমার আব্বা জানের এক বহেন মুস্তাফপুর থেকে বিদায় নিলেন আল্লাহ আল্লাহ এরকম যেসব বোনরাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ আল্লাহ আমাদের অনেকের মা নেই আল্লাহ আমাদের অনেকের বাপ নেই আল্লাহ অনেকে এতিম হয়ে বসে আছি গো খোদা আল্লাহ দূর দূরান্তে গ্রামের কবরস্থানে আল্লাহ আমাদের আব্বা মা শুয়ে আছে আল্লাহ আল্লাহ বিদেশে বসে বসে আব্বা মার জন্য আমাদের অনেকের মন খারাপ করে আল্লাহ আল্লাহ তাই তো আমরা বিদেশের জমিনে আব্বা মায়ের সবরে সানির জন্য বারবার দেশে যেতে পারিনি বলে এখানে একটা মহান আব্বা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজনদের কে সকারেবদের রুহে সবরে সানির একটা মাহফিল করেছি আল্লাহ আল্লাহ এর থেকে আমাদের আত্মীয় স্বজনদের রুহে সওয়াবকে পৌঁছে দিন আল্লাহ আল্লাহ আমার বাপের কবরে পৌঁছান মায়ের কবরে পৌঁছান আত্মীয় স্বজন দাদা নানা চাচা চাচি কে সকারেবদের আল্লাহ তাদের কবরে সওয়াবকে পৌঁছে কবরকে বেহেশতের বাগিচা করে দিন আল্লাহ কবরকে কুশাদা করে দিন আল্লাহ কবরকে নূরুন আলা নূর করে দিন আল্লাহ তাদের অন্ধকার কবরে নূরের আলোকে জ্বালিয়ে দিন আল্লাহ তাদের কবরকে কুশাদা করে দিন আল্লাহ আযাবুল কবর আযাবুল হাসর আযাবুন নাসর আযাবুন নার আযাবুল মিজান থেকে তাদের নাজাত দিন আল্লাহ হুজুর নবী পাকের শাফাত তাদের নসিব করুন আল্লাহ জান্নাতুল ফিরদাউস তাদের নসিব করুন আল্লাহ আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা মা বেঁচে আছে আল্লাহ দেশে অসুস্থ বারবার দেখতে যেতে পারি না আল্লাহ অনেকে বিদেশ বিভিন্ন পড়ে আছে আল্লাহ আমাদের আব্বা মা চাচা চাচি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কে সাকারিবদের আর ওয়াই স্বভাব কে পৌঁছে দেন আল্লাহ আয় আল্লাহ খাস করে এই স্বভাব কে আমরা যারা হাজির হয়েছে হাজিরা দিয়ে চলে গেছি আল্লাহ আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা যেখানে অসুস্থ আছে আল্লাহ তাদের শরীরকে সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ রোগ বিমার থেকে নাজাত দাও আল্লাহ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ বিদেশে পেটের জ্বালাই পড়ে আছি যত শান বান সৌকাত যা কিছু আছে আল্লাহ গাড়ি বাড়ি সব করেছি আল্লাহ মনে শান্তি আসছে না কারণ খোদা গো আমরা যে বিদেশি আল্লাহ গো আমরা বাপ মাকে ছেড়ে অনেক দূরে আছি আল্লাহ আল্লাহ কোথায় মায়ের কবর কোথায় বাপের কবর আর কোথায় পাকিস্তান বর্ডারের কাছে গুজরাট আল্লাহ আল্লাহ গো আমাদের সকলের মনস্কামনা বাসনা কাজ কারবার রুজি রোজগারে তুমি বরকত দিও আল্লাহ নাকি গিয়ে মেরো না আল্লাহ বাচ্চাগুলোর মুখ শুকনো রেখো না আল্লাহ বেকারদের সকার করো আল্লাহ অনেকে নতুন নতুন দোকান কাজ কারবার করেছে আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারে বরকত দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের কমিটির প্রয়াসকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমরা যারা মদ খেয়ে বেলিছি আল্লাহ আমাদের ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ যারা পাপ করেছে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ গো আমাদের তুমি ক্ষমা করবে না তো কে ক্ষমা করবে আল্লাহ, তুমি মাফ করবে না তো কে মাফ করবে আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকি পরেজগার দিনদার আল্লাহ ওয়ালা আবেদ জাহেদ কামিল আলিম করে দাও আল্লাহ, মা বোনেদের আবিদা জাহেদা কামিলা আইলেমা হাফিজা মুত্তাকি পরেজগার দিনদার আমিলা করে দিন আল্লাহ, আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করেন। কমিটির ছেলেগুলো বহুত খাটাখাটনি করে একটা প্রতিষ্ঠান গড়েছে আল্লাহ, আল্লাহ ওরা মাঝপথে হোঁচট খেয়েছিল গো খোদা, আবার সুদরে উঠতে পেরেছে আল্লাহ, তাদেরকে আরো চাঙ্গা করে দাও আল্লাহ, আল্লাহ তাদেরকে আরো ব্রাইট করে দাও আল্লাহ, আল্লাহ তাদেরকে আরো উজ্জ্বল জ্যোতিময় করে দিও আল্লাহ, আল্লাহ তাদের এই নেক প্রয়াসকে তুমি কবুল করো। দূর দূরান্ত থেকে যেসব ভাইরা এসছে মা বোনেরা এসছে আল্লাহ তাদের সকলের মনস্কামনা বাসনা আরজু আর মান তামান্নাকে পূর্ণ করো, আমাদের যেসব মা বোনেদের বিবাহ শাদীর বাকি আছে নেক মকসদকে পূর্ণ করে আল্লাহ তাদের সুপাত্রস্থ করার তৌফিক আতা করো আল্লাহ, আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ থেকে উদ্ধার করো আল্লাহ, বিপদ গ্রস্তদের বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ, আল্লাহ হালিমা বিবি চলে গেছে আল্লাহ, আল্লাহ তানার সওয়াব, যাদেরই মা গেছে যাদেরই আব্বা গেছে আল্লাহ যারা যেন আমায় বলেছে আল্লাহ সকলের আল্লাহ মনস্কামনা বাসনা পূর্ণ করো। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين كلمة طيبة لا إله إلا الله جرى جرى لا إله إلا الله لا إله إلا الله الله محمد رسول الله السلام عليكم www.anibas.in